যাও এই বাচ্চা খেতে শিখবে তবে আসবে, তারপরে সে অপেক্ষায় আছে অপেক্ষায় আছে। হ্যাঁ, যেমনি রুটি খেতে শিখেছে হাতে রুটি ধরিয়ে দিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা এখন খেতে শিখেছে, এখন আমাকে পবিত্র করে দিন, আমি চাই, আমি দুনিয়াতে শাস্তি চাই, কারণ আখেরাতে শাস্তি বড় কঠিন, ব্যভিচারের শাস্তি। কত মানুষ এমনিতেই ব্যভিচার করছে হালাল, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, এমন এক যুগ আসছে যে যুগে মানুষ মনে করবে রেশমের কাপড় পরা হালাল, তারপরে বাদ্যযন্ত্র হালাল, ব্যভিচার হালাল করে নেবে, তাই না? আসলে তা হারাম। জোর জুলুম করে যারা চাঁদা আদায় করে, এই চাঁদাবাজদের শ্রেণীভুক্ত লোক তারাও, কারা? যারা পদ বা দাপটের জোরে বিক্রেতাকে ন্যায্য মূল্য আদায় করে না। আপনার একটা দাপট আছে, আপনার একটা পদ আছে, আপনার গায়ে উর্দি আছে, গিয়ে একজন সবজিওয়ালার কাছে কিংবা দোকানদারের কাছে একটা মাল নিলেন, মাল নিয়ে সম্পূর্ণ পয়সা দিলেন না অথবা কিছুই দিলেন না, যখনই পয়সা চাইতে গেল ধমক দিয়ে দিলেন, তার মানে কি আপনার দাপট আছে? এ কিন্তু মস্তান না, কিন্তু পদ আছে, একটা পদে আছে। সে বেচারি ভয় হয়ে গেল, দেখ যদি আমার বিরুদ্ধে আবার কিছু করে দেয়, বেচারি মাজলুম চুপ হয়ে গেল, এটাও বড় অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সামান্য বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনাদের সামনে আসছি, বাকি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম যে জোর করে চাঁদাবাজি করা, তোলাবাজি করা ইসলামে বৈধ না, বৈধ নয় এ অর্থ ভক্ষণ করা বৈধ না, এ অর্থ দান করাও বৈধ না, এই অর্থ দিয়ে কোনো উন্নয়নমূলক সমাজমূলক কাজ করাও বৈধ না। আপনি ভাববেন আমি এতিম মানুষ করি, আপনি ভাববেন আমি হাসপাতাল করি, আপনি ভাববেন আমি আরও উন্নয়নমূলক কাজ করি, সামাজিক কাজ করি, কিন্তু জোর করে ছিনিয়ে নেওয়া অর্থ দিয়ে সামাজিক কাজ করার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। সেই কথাই বলছিলাম, জোর জুলুম করে যারা চাঁদা আদায় করে, এই চাঁদাবাজদের শ্রেণীভুক্ত লোক তারাও, কারা? যারা পদ বা দাপটের জোরে বিক্রেতাকে ন্যায্য মূল্য আদায় করে না। আপনার একটা দাপট আছে, আপনার একটা পদ আছে, আপনার গায়ে উর্দি আছে, গিয়ে একজন সবজিওয়ালার কাছে কিংবা দোকানদারের কাছে একটা মাল নিলেন, মাল নিয়ে সম্পূর্ণ পয়সা দিলেন না অথবা কিছুই দিলেন না, যখনই পয়সা চাইতে গেল ধমক দিয়ে দিলেন, তার মানে কি আপনার দাপট আছে? এ কিন্তু মস্তান না, কিন্তু পদ আছে, একটা পদে আছে। সে বেচারি ভয় হয়ে গেল, দেখ যদি আমার বিরুদ্ধে আবার কিছু করে দেয়, বেচারি মাজলুম চুপ হয়ে গেল, এটাও বড় অন্যায়। আপনি মানুষের হক এইভাবে নষ্ট করতে পারেন না। দোকানে দোকানে হুমকি দেখিয়ে চাঁদা উসুল করে, এখন সমস্যা হচ্ছে আপনি দোকান এমন এক এলাকাতে করেছেন যে এলাকা আপনার না, এখন আপনি তার এলাকাতে করেছেন, সে বলছে আমার এলাকাতে থাকলে তোমাকে এই সময় এই চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে তোমার দোকান বন্ধ, এরকম হয় না? হয় না। চাঁদাবাজ, বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে চাঁদা আদায় করা, প্রমোটার এসেছে বাড়ি নির্মাণ করবে, এখানে বিল্ডিং করবে, দেখলো একটু মানে খুবই এর কাছে পয়সা আছে, এই মিস্ত্রিরা ভাগো এখান থেকে, কি ব্যাপার, যতক্ষণ না আমাদেরকে 50,000 টাকা দিই ততক্ষণে বাড়ি হবে না, এরকম ঘটে না? ঘটে না। ব্রিজ হচ্ছে, ব্রিজ সরকারিভাবে টাকা পয়সা এসছে, ব্রিজ করবে রাস্তা, সেখানে গিয়ে কাজ আটকে দিচ্ছে, কাজ হবে না, কেন না? আমাদের অমুক অফিসে বা আমাদেরকে এত টাকা দিতে হবে তবে এখানে কাজ হবে, বেচারি কন্ট্রাক্টর যে কন্ট্রাক্ট নিয়েছে সে বেচারি টাকা দিতে বাধ্য, বাধ্য হয়ে তাদের পূজা করে, তাদের পূজা হয়ে গেলে তারা সন্তুষ্ট হলে তবে তারা কাজ করতে দেয়, তাছাড়া রাজমিস্ত্রিকে কাজ করতেই দেবে না। হুমকি, অনেক সময় মারেরও হুমকি দেওয়া হয় এবং মরণেরও হুমকি দেওয়া হয়। এরা কারা যারা জোর করে এইভাবে রাস্তায় গাড়ি আটকে চাঁদা আদায় করে, রাস্তায় গাড়ি আটকে চাঁদা আদায় করে, বলে কি মহরম করব, বলে কি মহরম করো, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, বেচারি সাদা সিধে মানুষ গাড়ি আটকে দিল, চাঁদা দাও, কিসের না মহরম করবো, তুমি মহরম করো, নিজে বাপের টাকা করো গা, না আমরা মহরম করব, দিতে হবে চাঁদা, জোর করে চাঁদা আদায় করে, যেমন অমুসলিমরা করে তাদের পূজার সময়, এরাও তেমনি দেখা দেখি শুরু হয়ে গেছে। এইভাবে তুমি ভালো কাজ করবে, মন্দ কাজ করবে, আবার বিদাতি কাজ করবে, তাও আবার জোর করে চাঁদা আদায় করবে, যদি কেউ স্বেচ্ছা দেয় আলাদা, স্বেচ্ছা দিকে দেয় না, গাড়ি না দিলে গাড়িতে ভাঙচোর, গাড়িতে ভাঙচোর শুরু হয়ে যায়, কখনো কখনো ড্রাইভারকে মারও খেতে হয়, বিয়ের সময় গাড়ি আটকে জোর জুলুম করে চাঁদা আদায় করা, হ্যাঁ কেউ এরকম হয়েছে নাকি কারো? অবশ্য পাড়া গ্রামে হয়, এখন গাড়ি ঢুকিয়ে দিয়েছেন পাড়া গ্রামে, এখন ক্লাবের ছেলেরা গাড়ি আটকে দিয়েছে, কি ব্যাপার, বলছে আমাদেরকে কিছু দিতে হবে তবে গাড়ি ছাড়বো, লে বাবা কোন অধিকারে? এই অধিকারে যে আপনি আমাদের গায়ে জামাই হয়েছেন, তাই আমাদের হ্যাঁ জামাই হয়েছে তো ভালো কথা, তার জন্য কি চাঁদা দিতে বলে? হ্যাঁ প্রথম থেকেই লাইন ক্লিয়ার, যাতে করে আপনি আমাদের গ্রামে এসেন মিষ্টি থাকেন, মিষ্টি মিষ্টি, জানেন না মেয়েরা যখন বিদায় নেয় তখন মিষ্টি বিলি করে, গুড় বিলি করে, তাই না? কেন বউ এই ঘরে এসে মিষ্টি থাকবে? তেমনি জামাইকেও চাঁদা দিয়ে যেতে হবে, না হয় জামাইয়ের গাড়ি ছাড়া হবে না, জোর করে জবরদস্তি। কেউ বলে মসজিদের জন্য দিয়ে যান, আরে মসজিদের জন্য জোর করে চাঁদা দেওয়া হবে? ক্লাবের জন্য, ক্লাবে তাস খেলবো, ক্লাবে টিভি দেখবো, ক্লাবে খেলা ছাড়বো, ক্লাবের উন্নতি করবে, দিতে হবে। এখন ভাই মস্তান ছেলে সব, না দিলে সমস্যা, কেউ গাড়ি ছাড়বো না বলছে, আবার গাড়ি ভাঙচুরও করতে পারে, সেখানেও জোর করে চাঁদা আদায় করা হয়। নিষিদ্ধ মালের ভয় দেখিয়ে এয়ারপোর্টে, ট্রেনে, স্টেশনে মুসাফিরদের পয়সা কিভাবে লোটা হয়, যারা মুসাফির, যারা বিদেশে যাতায়াত করে তারা জানে কতভাবে পয়সা দিতে হয়। না হয় এসো অফিসে এসো, কি সব মেশিন লাগাচ্ছে, টেঁ টেঁ শব্দ করছে, ভাবছে কি লোহা থাকলে তো একটা শব্দ করবে, না এলাও নেই, হ্যাঁ চলো, আরে কোথায় যাবো এইসব মাল জাল নিয়ে? বুঝতেই তো পারছেন, বর্ধমান স্টেশনে নেমে দুটো লোক চলে এলো, ভালো ভালো কম্বল টম্বল, হ্যাঁ আপনি কি হজ করে আসছেন? হ্যাঁ আমি হজ করে আসছি। বলে এসব মাল এলাও নেই, মানে কেন কি চুরি করে নিয়ে এসছি নাকি, এলাও নেই? বলছে না অফিসে যেতে হবে। মানে এত ছেলে মেয়ে এসব মাল নিয়ে অফিসে কি করে যাব? তোমরা কি চাও? পাশ থেকে একজন বলছে আমাদেরকে কিছু করে খাওয়ান দেন। মানে কেন? বলে দিতে হবে, না হয় অফিসে যেতে হবে। যাই হোক, এইসব কথাবার্তা চলতে চলতে বললাম 50 টাকা, আমার কাছে টাকাও ছিল না, আমি তো বাইরে থেকে এসেছি, আমার কাছে টাকাই নেই। তারপরে একজনকে বললাম রিসিভ করতে এসেছিল 50 টাকা দেন। বলছে না গোটা লাগবে, গোটা লাগবে। কোথায়? আমার এলাকা বর্ধমানে। তাহলে বাইরে অন্য জায়গাতে হবে, দিল্লিতে ওরকম হয়েছে? এইভাবে আজীব মানুষ তো এইভাবে খায়। তো আমি বললাম এই টাকাটা আমি দিলাম, আপনি ভগবানে বিশ্বাস করেন? তো বলছি আমি আল্লাহকে বিশ্বাস করি। মাশাআল্লাহ, তাহলে তুমি মুসলিম, আল্লাহতে বিশ্বাস করেন তাই না? এই টাকা আমি জমা রাখলাম, কাল নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে নেন আপনি, কিন্তু আমি জমা রাখলাম, আমি আপনাকে দিলাম না, কাল আমি নেব। জোর করে আপনাকে পেয়েছে, আপনি বিদেশি, আপনার এখানে কেউ নেই, নিরুপায়, আপনার সঙ্গে মাল জাল ছেড়ে মেয়ে আছে, যদি আপনি না দেন ঝামেলা, নানা রকম ঝামেলা সৃষ্টি করবে, কোনো একটা কেস দিয়ে দেবে, কোনো একটা অন্যায় বলে আপনাকে খাম খা পেরেশান করবে, আপনার ট্রেন ছুটে যাবে, আপনার সাথী ছুটে, কত রকম হতে পারে। যারা বিদেশ করে তারা জানে এইভাবে কত রকম ভাবে পেরেশান হয়, স্টেশনে, এয়ারপোর্টে, ট্রেনে ইত্যাদিতে। কোনো আপনজনকে অপহরণ করে ফোনবন্দি বানিয়ে টাকা উসুল করে অনেকে, জানেন? স্কুল থেকে একটা বাচ্চা বাড়ি ফিরে যাচ্ছে, আর সেই সময় তাকে গাড়িতে তুলে নিল, দিয়ে এক জায়গায় নিয়ে টেলিফোন করছে, হ্যালো আব্বু আমাকে ধরে নিয়ে এসেছে, কি ব্যাপার? তখন এত টাকা নিয়ে আয়, তবে তার ছেলে ছাড়বো। এরকম অপহরণ শুনেছেন? খুব ঘটছে তাই না? পরের মাল দেখেছে বাপের টাকা আছে, আরেক পণবন্দি বানিয়ে বরের বাবা আদায় করে, মেয়েটাকে ঘরে নিয়ে এসে তাকে চাপ দেয়, তো বাপকে বল এত টাকা দেবে, আমার ছেলে ব্যবসা করবে। তুই যদি ফকির, তো ফকিরের তো দরকার কি ব্যবসা করার? শ্বশুরের টাকা জোর করে আদায় করে ব্যবসা করবে, তার জন্য পণবন্দি কে? একজন নিরীহ মহিলা, সে বাড়িতে থাকে বেচারি, তার লাঞ্ছনা গঞ্জনা ভৎসনা তাকে সহ্য করতে হয়। আর না হলে যা বাপের বাড়ি চলে যা, বাপ টাকা দেয় না, টাকা দেওয়ার মুদ্রে এই সে জামাইকে সাহায্য করতে পারে না, কত রকমের কথা বেচারি শুনে। মেয়েকে পণবন্দি বানিয়ে কিংবা মাছের ওই বড়শি টোপ বানিয়ে টাকা তোলার ব্যবস্থা এক শ্রেণীর মানুষ করে, এরা সব এইভাবে জালেম, কেয়ামতের দিনে এরা আসল নিঃস্ব। সমস্যা হচ্ছে এই যে এই যারা জালেম ভিখারি, এরা এক প্রকার ভিখারি, কিন্তু ভিখারি বললে তো মুশকিল আছে, এরা হচ্ছে জালেম ভিখারি। মহান আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে, যারা মানুষের উপর অত্যাচার করে, এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহাচরণ করে, অহেতুক বিদ্রোহাচরণ করে, বিদ্রোহ করে মানুষের সাথে, আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, অপেক্ষা করো, জুলুম করার শাস্তি কাল কেয়ামতে ভোগ করবে, সাবধান হন, সতর্ক হন, যেন কাল কেয়ামতে নিঃস্ব না হন। কাল কেয়ামতে যে নিঃস্ব সেই হচ্ছে বড় নিঃস্ব। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন। ধরুন আমি একজন মেয়ে, আর আমার বাবার দুই ভাই ছিল, এবং আমার দাদু মারা যাওয়ার পরে তারা দু ভাই ভাগ হয়ে গেছে সম্পত্তি। এবার কাকা মানে আর কি জুয়ারি নেশারি সবকিছু উড়িয়ে দিয়েছে, এবং তার চারিত্রিক আর কি নিম্ন ধরনের। তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে আমার সম্পত্তি, যেহেতু বললেন যে মেয়ের সম্পত্তি আবার ভাগ হবে, তাহলে কি তবুও তাকে দিতে হবে? কখন ভাগ হবে, ভাগটা কখন হবে? আপনার দাদা মারা যাওয়ার পর তো ভাগ হয়ে গেছে, তারপর আপনার বাপ এবং আপনার চাচারা ভাগ পেয়েছে। আপনার চাচা যা করেছে না করেছে দেখার দরকার নেই, এখন আপনার আব্বা মারা গেল, তারপর আপনার আব্বার সম্পত্তি ভাগ হবে। সেই সম্পত্তির ভাগ কে পাবে? আপনি পাবেন, আপনার ভাই বোন পাবে, আপনি তো আছেন, তাহলে বাবার সম্পত্তি আপনি পাবেন, আপনার চাচা তো আর পাচ্ছে না। তো সেটা বলুন যে মেয়ে ছেলে, আপনি আমি বলে বললে তো আর হবে না। মেয়ে ছেলে যদি হয়, মেয়ে যদি হয় তাহলে একা হলে পরে অর্ধেক পাচ্ছে, আর দুই হলে পরে তিন ভাগের দুই ভাগ পাচ্ছে, বাকি সম্পত্তি ওই চাচা পাবে, আপনি কিছুই করতে পারবেন না, সে যেমনই হোক। একমাত্র যদি কাফের হয়ে যায় তাহলে সে পাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে দেখতে পাচ্ছি যে বর্তমান সমাজে পুজো অনেক হয়, তো রাস্তা পথে যেতে যেতে যে পুজোর চাঁদা আদায় করা হয়, সেই চাঁদা আমাদের কাছে জোর করে নেওয়া হয়। প্রশ্নটা হচ্ছে, যারা শিরক বিদাত করার জন্য জোর করে চাঁদা আদায় করে তাদেরকে চাঁদা দেওয়া হারাম? শিরকের কাজে, বিদাতি কাজে চাঁদা দেওয়া হারাম। আপনার গ্রামে যাত্রা হবে, গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘরে ঘরে চাঁদা দেয়, তাই না? আপনার মহল্লাতে যাত্রা হবে বা সিনেমা হবে, তখন এই শহরে গ্রামে ঘরে ঘরে ঘরে ঘরে চাঁদা দেয় হয়, হারাম। এখন বলছেন যে এখন দিতেই হবে, না হলে উপায় নেই। যদি উপায় না থাকে, আপনাকে মারধর করে, আপনাকে বার করে দেয় গ্রাম থেকে, নিরুপায়, নিরুপায় হয়ে দেন, নিরুপায় হয়ে খান, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান এই সমস্ত নিরুপায় হয়ে খারাপ কাজে যোগদান করা, শিরকি কাজে যোগদান করা জায়েজ নয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।